আমাদের যে সন্তান সন্ততি বা স্ত্রী পরিজন ছিলেন তাদের প্রতি আমাদের কর্তব্য কি? প্রথম নম্বর কর্তব্য হল আমরা তাদেরকে ভালোবাসা করব। একটা বর্তমান যদি আপনার কাছে কোন লোক আসা নেই, আল্লাহ রসুল কোন বক্তব্য বর্তমানে আসা নেই না, শেষ হয়ে গেছে, আছেন আছে, তার প্রমাণ কি? আপনারা শুনেছেন ইমাম মাহদির কথা, শুনেছেন ইমাম মাহদি আছে, সেই ইমাম মাহদি কার বসলে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তার মানে রাসূল এখনো পর্যন্ত আছেন, কিন্তু আপনি বলেন আমি আপনার কাছে সত্যি কথা বলতে পারবো, সেটা কি করে জানবো যে আপনি আমার বলছেন আপনি বলছেন কি না? যদি দাবি করে তাহলে সেই দাবিদের যে সত্যবাদী না মিথ্যাবাদী সেটা দেখার আমার নয়, তবে আছে এটা আমার কাছে। আওলাদে রাসূল রাসূলের বংশ কেমন পর্যন্ত থাকবে এবং সেই বংশের ইমাম মাহদি আসবে সেই বংশ থেকে, সুতরাং আসে। যদি আমরা জানতে পারি তিনি হচ্ছেন আল্লাহ রাসূলের বংশধর, তাহলে আমরা তাকে ভালোবাসব, কিংবা তারা চলে গেছেন তাদের না শুনে আমরা আমরা ভালোবাসা পোষণ করবো, তাদের জন্য কোনো কটূক্তি করব না, কোনো কুমন্তব্য করব না। কোন একটা কথা শুনলাম যে আমরা তাকে এই করেছেন, তখন তার বিরুদ্ধে কোনো কুমন্তব্য করবো, কোনো সাহায্যের বিরুদ্ধেই না, কোনো সাহায্যের বিরুদ্ধে কোনো সমালোচনা করা আমাদের জন্য যায় নয়। তাদের আমাদের যুদ্ধ বিগ্রহ হয়েছে, সাহায্যের আমাদের যুদ্ধ বিগ্রহ হয়েছে, যখন যুদ্ধ বিগ্রহ হল তখন নিশ্চয়ই একদল হংকংকে রেখে দেবে, দুইজন হংকংকে ধরে দুই দল, তো হংকংকে রেখে দেবে যুদ্ধ হবে। এখন আমরা বুঝতে পারি এই দলটা বাদের পক্ষে ছিল, এরা ভুল ছিল, এদের ছিল, এদের ছিল না, আমরা সমালোচনা করার কেউ নয়, যেহেতু আমাদের দাদা বাদে সাহায্য বিচার প্রাপ্তি হবে, শক্তি দিয়ে, যদি আপনার শক্তি থাকে বাধা দেবে, আপনার কিন্তু অন্যের ছেলে যদি বলে আয়াতের মুক্তি কথা বলে তাকে মানতে পারবেন না। যদি আপনার শক্তি থাকে তাহলে, শক্তি না থাকলে মুখ আছে তখন চোখে যান নসিহত উপদেশ দেন লেখার মাধ্যমে লেখা। আমিও কত পত্রিকা লিখি যে কথা বলা হয়েছে কথা আমি নাই, আয়াতের মধ্যে যে কথা বলা হয়েছে কথা আমি নাই, আলিম মধ্যে যে কথা বলা হয়েছে কথা আমি নাই। আপনি মনে করুন আপনি মনে করুন আপনি মা পারলেন কিংবা আপনি বিভিন্নভাবে মানুষকে জানিয়ে দেন যে কথা বলা হয়েছে আপনি প্রকাশ করবেন এটাই হবে কথা। তৃতীয় কর্তব্য আছে আয়ের পক্ষ থেকে আর কি কর্তব্য আছে আহলে বাইতকে আমরা তাদের হক আদায়ের জন্য আমরা কি করতে পারি, তাদের জন্য আমরা দোয়া করব। দোয়া করব কিভাবে, যেভাবে আল্লাহ তাআলা আমাদেরকে করতে বলেছেন। আপনারা জানেন আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা দরুদ পাঠ করছি, আল্লাহ আমাদেরকে দরুদ পাঠ করতে বলেছেন। আর আমরা সেই দরুদটি বলি আল্লাহ জিজ্ঞাসা করা হবে কেন বলতে আমরা বলবো আল্লাহ আলা মুহাম্মদ ওয়া আলা কিন্তু না কেউ যদি ইচ্ছা করো করে তাও প্রথম কথা বুঝে প্রথম বৈঠকে যদি ইচ্ছা করো করে তাও চলতে কোনো সমস্যা নেই, কিন্তু শেষ কথা বুঝে পড়া জরুরি। আর সেই কথা আল্লাহ তুমি মুহাম্মাদের উপরে দরুদ অর্পণ করো, আলে মুহাম্মদ আলে কায়েম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ অর্পণ করো, কারণ আল্লাহ তাআলা ইব্রাহিম যেমন তুমি ইব্রাহিমের উপরে রহমত করেছিলে বা দয়া করেছিলে মাযকা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ, তাহলে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠ করার সাথে সাথে তার বংশধরের উপরে দরুদ পাঠ করে থাকি। জানি না তাদের কর্তব্য কি। তিন নম্বর কর্তব্য হল যে আমরা